পড়িলে জানা মোরে দেহতে সাজাছিছো তোমাক সপনার কোলাতে রাখিছো তোমাক মরমর বাগিচা সাজাছিছো তোমাক দিঠকনে মাথু হয় জানোছা ফুলে পড়িলে জানা মোরে দেহতে বিয়পি পড়িলে জানা মোরে দেহতে তোমারে রূপে শুনি তরে সুতে বিয়পি পড়িলে জানা মোরে দেহতে বিয়পি পড়িলে জানা মোরে দেহতে পলক পলক নালাগে কাষত বিচারু তোমাকে চিরযুগত জানা মোরে দেহতে